সবই এ মনের যন্ত্রণা, বেলনা সান্ত্বনা, কেন প্রেম স্বপ্ন হারায়, দু চোখে চায় শুধু ধোঁয়া ধোঁয়া ব্যথা কুয়াশা, জীবনের জল ছবি মুছে রং আজ সবই এ মনের যন্ত্রণা, পেল না সান্ত্বনা। সব মায়া আছে চায় না ধরা ছায়া, যে ব্যথা শুধু পাওয়া যে জীবনে জীবনে, ও মনটা যে ভেঙে যায় স্বপ্ন যে থেমে যায় বুকটা যে চলে মন কারো না, প্রেম কি ভুল ধারো না, বুঝতে কেন পারো না আমাকে, ও সব তো আজ সব আশা রদ্দুর যেন ধোঁয়াশা, কেন প্রেম স্বপ্ন হারায়, দু চোখে চায় শুধু ধোঁয়া ধোঁয়া ব্যথা কুয়াশা, জীবনে জল ছবি মুছে রং আজ সবই এ মনের যন্ত্রণা, পেল না সান্ত্বনা। Oh, oh, oh.